যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে, আমার বিরহ লিপি লেখাকে আপাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে। আমার প্রিয়ার দীর্ঘ নিশ্বাসে স্থির হয়ে আছে মেঘ সে দেশের আকাশে, আমার প্রিয়ার দীর্ঘ নিশ্বাসে স্থির হয়ে আছে মেঘ সে দেশের আকাশে, আমার প্রিয়ার ম্লান মুখ হেরি ওঠে না চাঁদার সে দেশে রাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে। পাইবে যে দেশে কুন্তল সুরভি বকুল ফুলে, আমার প্রিয়া কাঁদে এলায় কে সেই মেঘনা কুলে, স্বর্ণলতার সম যার ক্ষীণ করে, বারে বারে কঙ্কন চুড়ি খুলে পড়ে, স্বর্ণলতার সম যার ক্ষীণ করে, বারে বারে কঙ্কন চুড়ি খুলে পড়ে, মুকুল বয়সে যথা বরষার ফুল দল, বেদনায় মুরছিয়া আছে আঙিনাতে, আছে আঙিনাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে, যাও মেঘদূত দিও প্রিয়ারো হাতে।